Book 2 33 تتريش تتريش في محطة القطار ريل ستيشن ريل ستيشن متى يسافر القطار التالي إلى برلين؟ বার্লিনের জন্য পরবর্তী ট্রেন কখন আছে? বার্লিনের জন্য পরবর্তী ট্রেন কখন আছে? متى يسافر القطار التالي الى باريس؟ প্যারিসের জন্য পরবর্তী ট্রেন কখন আছে? প্যারিসের জন্য পরবর্তী ট্রেন কখন আছে? متى يسافر القطار التالي الى لندن؟ লন্ডনের জন্য পরবর্তী ট্রেন কখন আছে? লন্ডনের জন্য পরবর্তী ট্রেন কখন আছে? في اي ساعه يسافر القطار الى وارسو؟ ওয়ারসোর জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে? ওয়ারসোর জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে? في اي ساعه يسافر القطار الى ستوكهولم؟ স্টকহোমের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে? স্টকহোমের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে? في اي ساعه يسافر القطار الى بودابست؟ বুদাপেস্টের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে? বুদাপেস্টের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে? من فضلك تذكرة سفر الى مدريد؟ আমার মাদ্রিদের একটি টিকিট চাই। আমার মাদ্রিদের একটি টিকিট চাই। من فضلك تذكرة سفر الى براغ؟ আমার প্রাগের একটি টিকিট চাই। আমার প্রাগের একটি টিকিট চাই। من فضلك تذكرة سفر الى برن؟ আমার বার্নের জন্য একটি টিকিট চাই। আমার বার্নের জন্য একটি টিকিট চাই। متى يوصل القطار الى فيينا؟ ট্রেন ভিয়েনাতে কখন পৌঁছাবে? ট্রেন ভিয়েনাতে কখন পৌঁছাবে? متى يصل القطار الى موسكو؟ ট্রেন মস্কোতে কখন পৌঁছাবে? ট্রেন মস্কোতে কখন পৌঁছাবে? متى يصل القطار الى امستردام؟ ট্রেন আমস্টারডামে কখন পৌঁছাবে? ট্রেন আমস্টারডামে কখন পৌঁছাবে? هل يجب علي ان ابدل القطار في السفر؟ আমাকে কি ট্রেন বদল করতে হবে? আমাকে কি ট্রেন বদল করতে হবে? من اي رصيف يغادر القطار؟ ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে? ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে? هل توجد عربات نوم بالقطار؟ ট্রেনে কি স্লিপার আছে? ট্রেনে কি স্লিপার আছে? من فضلك تذكرة ذهاب فقط الى بروكسل؟ আমার ব্রাসেলে যাবার জন্য একটা টিকিট চাই। আমার ব্রাসেলসে যাবার জন্য একটি টিকিট চাই। من فضلك تذكرة ذهاب وعودة الى كوبنهاجن؟ আমার কোপেনহেগেন থেকে ফিরবার জন্য একটা টিকিট চাই। আমার কোপেনহেগেন থেকে ফিরবার জন্য একটা টিকিট চাই। بكم السرير في عربة النوم؟ স্লিপারে একটা বার্থের খরচ কত? স্লিপারে একটা বার্থের খরচা কত?